এক বুক আশা নিয়ে দৃষ্টি আমার দিগন্তের প্রান্ত সীমায় প্রসারিত। কখন রক্তিম বিভায় হেসে উঠবে মুক্তির লাল সূর্যখানি, খালিদের সফেদ শুভ্র ঘোড়া কবে আসবে সাহারার ধুলি উড়িয়ে, মোহাম্মদ বিন কাসিমের শানিত তলোয়ারের ঝলকানিতে কবে ধসে পড়বে জালিম শাহের মসনদ, কবে আবারও বিজয় ডঙ্কা বাজিয়ে উত্থিত হবে কালিমার দুরন্ত ঝান্ডা। অবাক চোখে আমি চেয়ে আছি মুক্তির সূর্যটা উঠবে কি, শান্তির সুবাতাস বইবে কি। অবাক চোখে আমি চেয়ে আছি মুক্তির সূর্যটা উঠবে কি, শান্তির সুবাতাস বইবে কি। আধারে ভরা এ ধরাতে জুলুম বাজি সব মিটায় দিতে, আধারে ভরা এ ধরাতে জুলুম বাজি সব মিটায় দিতে, মাজলুমের অধিকার মাজলুমের অধিকার ফিরায় দিতে, খালিদের মতো বীর আসবে কি, শান্তির সুবাতাস বইবে কি। অবাক চোখে আমি চেয়ে আছি মুক্তির সূর্যটা উঠবে কি, শান্তির সুবাতাস বইবে কি। ক্ষুধার্ত মানুষের হাহাকারে বন্দি মানবতা কেঁদে মরে, ক্ষুধার্ত মানুষের হাহাকারে বন্দি মানবতা কেঁদে মরে, ব্যথিতের ওই মুখে হাসি ফুটাতে, উমরের মতো শাসক আসবে কি, শান্তির সুবাতাস বইবে কি। অবাক চোখে আমি চেয়ে আছি মুক্তির সূর্যটা উঠবে কি, শান্তির সুবাতাস বইবে কি। দুনিয়ার দিকে দিকে ওই যে শোনো স্বস্তির নিঃশ্বাস নাই কোথাও, দুনিয়ার দিকে দিকে ওই যে শোনো স্বস্তির নিঃশ্বাস নাই কোথাও, আমজালার মতো সে আমজালার মতো সে সাহস নিয়ে ময়দানে ছুটে কেউ আসবে কি, শান্তির সুবাতাস বইবে কি। অবাক চোখে আমি চেয়ে আছি মুক্তির সূর্যটা উঠবে কি, শান্তির সুবাতাস বইবে কি। অবাক চোখে আমি চেয়ে আছি মুক্তির সূর্যটা উঠবে কি, শান্তির সুবাতাস বইবে কি, মুক্তির সূর্যটা উঠবে কি, শান্তির সুবাতাস বইবে কি।